أرسل رسوله بالهدى ودين الحق رسول تمي پرانوئي چھوڑا گائت بشو جاگو تابرتو لڑچے نامرون تینی جہادر مدان بیدھی مدر تمی کو بھول کرو رنی ابومان بیدھی مدر تمی کو بھول کرو رنی ابومان بیشو کانن مکاری تو গগন পবন পুলকিত বিশ্বকানন মুখরিত গগন পবন পুলকিত তার প্রেমে গান গাই মুজাহিদ তার প্রেমে গান গাই মুজাহিদ বাজিয়ে বিপ্লবী দামামা রসুল মোদের আরাধনা স্বর্গে দীপ্যমান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান রসুল প্রেমে প্রণয় ছড়া গাইছে বিশ্ব জগত আবর্ত লড়ছে না মরণ তিনি জিহাদের ময়দান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান সবতাগুতের ধ্বংস লীলায় উড়ান তিনি বিজয় নিশান সবতাগুতের ধ্বংস লীলায় উড়ান তিনি বিজয় নিশান সেই রসুলের প্রেমে পাগল সেই রসুলের প্রেমে পাগল হলে পাবো জান্নাতি বাগা লড়ছে না মরণ তিনি জিহাদের ময়দান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান তাওহীদেরই ঝান্ডা নিয়ে চল মুজাহিদ দলে দলে তাওহীদেরই ঝান্ডা নিয়ে চল মুজাহিদ হেলে দোলে দেখছে এ দেখ মদিনায়ই দেখছে এ দেখ মদিনায়ই উড়ছে আজ জিহাদের নিশান লড়ছে না মরণ তিনি জিহাদের ময়দান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান রসুল প্রেমে প্রণয় ছড়া গাইছে বিশ্ব জগত আবর্ত লড়ছে না মরণ তিনি জিহাদের ময়দান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান বিধি মোদের তুমি কবুল করো রণে আবহমান।